ডেকেছে বাঙালির ঘরে ঘরে কি মাতুন দোলা, ডেকেছে সুরেরই তালে তালে হৃদয় মাতুন দোলা। বছর ঘুরে এলো আর এক প্রভাতি ফিরে এলো সুরের মঞ্জুরি, বলা শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি। বাসন্তী রং শাড়ি পরে লঙ্গনারা হেঁটে যায়, মেলায় যায় রে মেলায় যায় রে মেলায় যায় রে মেলায় যায় রে। বসাতে ছেলের ভিড়ে লঙ্গনাদের রেখায় নাই, মেলায় যায় রে মেলায় যায় রে মেলায় যায় রে মেলায় যায় রে। রমণীর খোপাতে বেলি ফুলের মালা, বিদেশি সুগন্ধি মেখে আজ প্রেমের কথা বলা। রমনা বটমূলে গান থেমে গেলে প্রখর রোদে, এ যেন মিছিল চলে ঢাকার রাজ পথে রঙের মেলায়, বুঝি বৈশাখ এলো বলে। মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে লঙ্গনারা হেঁটে যায়, মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে ছেলের ভিড়ে লালনাদের রেখায় নাই, মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে। বছর ঘুরে এলো আর এক প্রভাতি ফিরে এলো সুরের মঞ্জুরি, বলা শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি। মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে লালনারা হেঁটে যায়, মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে। অখাতে ছেলের ভিড়ে লালনাদের রেখায় নাই, মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে। We'll be right back.